আমার বাসা কাজলা ধরমপুর, বিনোদপুর বাজার, মতিহার, রাজশাহী। আমার 20 বছর বয়স। আমি অগ্রণী স্কুলে লেখাপড়া করতাম। ওখান থেকে এসএসসি পাস করার পর আমি ইন্টারে ভর্তি হই কামরুজ্জামান কলেজে। সেখান থেকে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমি একটা পার্ট টাইম জবে রাজশাহী সিডিএম হসপিটালে যোগদান করি। ওখানে বিগত 2 বছর থেকে কাজ করছি আমি। বাড়িতে সদস্য সংখ্যা কতজন? সদস্য সংখ্যা আমরা এখন আছি 3 জন, মা, ভাই আর আমি। আমার বাবা মারা গেছে 2010 সালে। আচ্ছা, ভাই কি করে? ভাই চিটাংয়ে সাইডে দেখাশোনা করে, খালাতো ভাই ওখানে সাইডে কাজ করে, সেখানে খালাতো ভাই সাইডে দেখাশোনা করে ভাই। অগ্রণী স্কুলে কোন ক্লাসে ভর্তি হয়েছিল, সেখানকার কোনো ঘটনা মনে আছে? অগ্রণী স্কুলে আমি ভর্তি হয়েছিলাম ক্লাস 6-এ। তার আগে আমি প্রাইমারি স্কুলে পড়তাম, বাসার পাশে একটা প্রাইমারি স্কুল ছিল, নাম কি ছিল স্কুলের? ধরমপুর শমশের আলী প্রাথমিক বিদ্যালয়। ওখানে 5 বছর পড়াশোনা করেছি, তারপরে অগ্রণী স্কুলে ভর্তি হয়েছি। আচ্ছা, অগ্রণী স্কুলে তোমার বাসার থেকে কত দূরে ছিল, কিভাবে যাতায়াত করতে? মোটামুটি আমার বাসা থেকে 5 কিলোর মতো রাস্তা ছিল, অটোতে যাইতাম, অটোতে আসতাম, এভাবে যাতায়াত করতাম ওখান থেকে। স্কুলে কোনো অ্যাক্টিভিটিস, খেলাধুলা করতে না? হ্যাঁ, খেলাধুলা তো ওখানে করতাম স্কুলে। কি খেলতে পছন্দ করতে? ক্রিকেট খেলাধুলা করতাম মূলত। ইন্টার স্কুল খেলাতে আমি ওখানে ক্যাপ্টেনশিপ করেছিলাম। ওখানে ইন্টার স্কুল খেলা হতো, ইন্টার ক্লাস খেলা হতো, সেগুলোতে আমি অংশগ্রহণ করতাম, খেলাধুলা করতাম ওখানেও। তো তোমার বাড়ির আশেপাশের এলাকাতে কোনো বন্ধু বান্ধব, তাদের সাথে কোনো কীভাবে সময় কাটাতে? বাড়ির আশে স্কুলের পাশাপাশি বিকাল টাইমে স্কুল করে এসে বিকালে প্রাইভেট শেষ করতাম, শেষ করার পরে তাদের সাথে খেলাধুলা করতাম, এভাবে সময় পার করতাম তাদের সাথে। আচ্ছা, চাকরি করছো যেখানে, ওখানে তোমার ডিউটি কী? আমি ওখানে এখন মার্কেটিং অফিসার হিসেবে আছি। আমি 2020 সালে ওখানে জয়েন করি। আমার ডিউটি ওখানে শিফটিং ডিউটি, দুইভাবে দুই দুই শিফটে ডিউটি করা লাগে। সকালে যাই 10টাতে, দুপুরে লাঞ্চে আসি 2টার দিকে, তারপর খাওয়া দাওয়া করে বাসায় কিছুক্ষণ রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর আবার যাই। মানে তোমার যে ডিউটি বলতে তোমার কাজ কি ওখানে, তুমি কি কাজ করো? যেমন অ্যাকাউন্টসের একটা কাজ থাকে, হ্যাঁ হ্যাঁ তো তোমার মার্কেটিং এর কাজ না কি কাজ? আমার কাজ হচ্ছে ওখানে ডক্টরদেরকে কাউন্সিল করা। দেখা যাচ্ছে একটা ডক্টর বিভিন্ন প্রতিষ্ঠানে অপারেশন করে বা ভর্তি পেশেন্ট টেশেন্ট দেয় ওখানে, সেক্ষেত্রে আমি যে ডক্টরকে আমার বেনিফিট, তাদের বেনিফিটটা আমি তুলে ধরি, যে আপনি আমার এখানে দিলে আমি তাদেরকে আপনাদেরকে এরকম বেনিফিট দিব। আমাদের পরিবেশটা রাখছে সব থেকে সুন্দর পরিবেশ, স্বয়ংসম্পন্ন হসপিটাল আমাদের ওখানে, একমাত্র স্বয়ংসম্পন্ন হসপিটাল যেখানে সব রকম সেবা পাওয়া যায় রাজশাহীতে। এতে করে ডক্টররাও কাজ করতে ইচ্ছুক হয় আমাদের সাথে, ডক্টরকে সেই প্রস্তাব করলে দিই, ডক্টরও রাজি হয়। এইভাবে ডক্টরদেরকে কাউন্সিল করে ডক্টরদের সাথে কাজ করি। এছাড়াও সপ্তাহে বা মাসে আমাদেরকে অফিস থেকে 2-3 বার করে আমার রাজশাহীর বাইরে বিভিন্ন জেলায় পাঠায়, সেখানে আমি যাই। যাওয়ার পরে ওখানে ডাক্তারদেরকে কাউন্সিল করি, ওখানে যে হসপিটালের ম্যানেজার থাকে তাদেরকে কাউন্সিল করি। এভাবে তারা সরাসরি রাখছে মেডিকেলে যে পেশেন্টগুলো পাঠায়, মেডিকেলে তো অনেক পেশেন্ট দেখা যাচ্ছে পরিবেশ পছন্দ না, স্যাটিসফাই হয় না, সেক্ষেত্রে তাদেরকে যে বলি আমাদের এখানে পাঠালে সে কম খরচে আমরা সেই ট্রিটমেন্টটা দিয়ে থাকি, সেক্ষেত্রে তাদের সাথে একটা ডিল করি আমরা, তারাও সেভাবে পেশেন্ট পাঠায়। এভাবে মূলত কাজ করি ওখানে। আচ্ছা, তোমাদের হসপিটালটা কোন জায়গাতে? আমাদের হসপিটালটা লক্ষ্মীপুর মোড়ে, পপুলারের 4তলাতে, সিডিএম হসপিটাল। আচ্ছা, ওইখানে প্রাইভেট মেডিকেল, তাই না? হ্যাঁ, আমাদের একটা প্রাইভেট মেডিকেল, ওখানে সম্পূর্ণ মানে একটা ঢাকাতে যে সার্ভিস পাবে মূলত সেই সম্পূর্ণ সার্ভিস আমাদের এখান থেকে নিতে পারে, সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, নর্মাল ডেলিভারি সব কিছু আমাদের ওখানে হয়। আচ্ছা, রাজশাহীর অন্যান্য যে প্রাইভেট মেডিকেলগুলো আছে তাদের থেকে তোমাদের তফাতটা কী? অন্যান্য প্রাইভেট হসপিটালগুলোতে দেখা যাচ্ছে ওদের পরিবেশটা অতটা ভালো হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। মূলত আমাদের পরিবেশটা সব থেকে পছন্দের হয় সবার, আমাদের পরিবেশটা সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপরে এমার্জেন্সি যে কোনো সাপোর্ট প্রয়োজন হলে সেটা একমাত্র খালি আমরা দিতে পারি, যেটা অন্য প্রাইভেট হসপিটালে দিতে পারে না। দেখা যাচ্ছে সিজার করতে গেলে একটা পেশেন্ট খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে তাদের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। সেক্ষেত্রে অন্যান্য হসপিটালে সিজার করার পরে দেখা যাচ্ছে পাঠায় রাজশাহী মেডিকেলে, রাজশাহী মেডিকেলে যাওয়ার পরে দেখা যাচ্ছে পেশেন্টটা সিরিয়াল পাচ্ছে না, এক্ষেত্রে তাদেরকে ওয়েট করতে হয়, অনেক রকম সমস্যার ভোগান্তি করতে হয়। এর জন্য সিরিয়াল পেতে পেতে 2-1 দিন সময় লেগে যায়, সেক্ষেত্রে পেশেন্ট অনেক সময় মারাও যায়। কিন্তু আমার এখানে করলে দেখা যাচ্ছে এমার্জেন্সি আইসিইউ সাপোর্ট প্রয়োজন হলে আমরা সেই সাপোর্টটা এমার্জেন্সিভাবে দিতে পারি। আইসিইউ রাজশাহীতে আর কোন কোন মেডিকেল রয়েছে? একমাত্র খালি রাজশাহী মেডিকেল আছে আর আমাদের এখানে আছে, উত্তরবঙ্গের মধ্যে খালি প্রাইভেট হসপিটালে খালি আমাদের এটা সিডিএম হসপিটালে আছে, আর অন্য কোথাও নয় এটা। আচ্ছা, এখানে আইসিইউতে মূলত ট্রিটমেন্ট তো অন্যরকম ট্রিটমেন্ট হয়, এটা নিবিড় তত্ত্বাবধানে ট্রিটমেন্ট চলে, নর্মাল ট্রিটমেন্টের মতো না। সেই ক্ষেত্রে যে মেডিসিনগুলো নর্মাল যে মেডিসিন দেয়, আইসিইউ মেডিসিন তো আলাদা হয়, সেই ক্ষেত্রে মেডিসিনগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, যার জন্য একটু খরচ বেশি আইসিইউতে। মূলত পার ডে প্রথম দিনে দেখা যাচ্ছে 20-25 হাজার টাকা খরচ চলে আসে, প্রথম দিনে অনেক কিছু সেট আপ দেওয়া লাগে, তারপরে আস্তে আস্তে খরচটা কমে যায়, 15,000-18,000 এরকম খরচ আসে আস্তে আস্তে। তোমাদের এখানে করোনার সময়তে যে অবস্থাটা গেল, তখন পেশেন্টের ভিড় কেমন ছিল? বা করোনার সময় তো প্রচুর ওখানে রোগীর চাপ ছিল, রাজশাহী মেডিকেল আর আমাদের এখানে যেহেতু আইসিইউ ছিল মূলত, আর করোনার সময় মূলত বেশিরভাগ পেশেন্টের আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল, কারণ অক্সিজেন লেভেল কমে যায়, তো যার জন্য আইসিইউ সাপোর্ট এমার্জেন্সিভাবে প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে তো রাজশাহী মেডিকেলে তো এত পেশেন্ট নিতে পারতো না, সেই ক্ষেত্রে এমার্জেন্সিভাবে আমাদের এখানে আসতো, আমরা ওইভাবে নিজে সাপোর্ট দিতে পারতাম না। তারপরে আমরা যতটুকু সর্বোচ্চ পারি সবসময় দেওয়ার চেষ্টা করেছিলাম, আমাদের যে বেড ক্যাপাসিটি ছিল সারাক্ষণ পুরোপুরি ওখানে ফুল হয়ে থাকতো, তারপর আমরা যতটুকু পেরেছি ওখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, ওইখানে কি কোনো ক্যাটাগরি আছে যে ভিআইপিদের জন্য আলাদা কেবিন, এসি সিস্টেম? হ্যাঁ, কেবিন, হ্যাঁ হ্যাঁ কেবিন টেবিন আছে ওখানে আইসিইউর পাশাপাশি, মানে হসপিটাল ধরতে গেলে পুরোপুরি হসপিটাল ওখানে। দেখা যাচ্ছে মেডিকেলে যেতে যাচ্ছে না, কিন্তু আমার এখান থেকে ট্রিটমেন্ট নিতে যাচ্ছে, সেক্ষেত্রে হসপিটালে যে সুযোগ সুবিধা আমার এখানে সেই সুযোগ সুবিধা আছে। কেবিন আছে বিভিন্ন ক্যাটাগরি, সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে, সাধারণ মানুষের জন্য সাধারণ ওয়ার্ড আছে, ভিআইপি ওয়ার্ড আছে, মানে যার যেটা মানে যেটাতে আচ্ছা সামর্থ্য অনুযায়ী থাকতে পারে সেভাবে সেটা নিতে পারবে। তোমাদের এখানে প্রাইভেট মেডিকেলে তো নিজস্ব ডাক্তার থাকে, ডিউটি ডাক্তার থাকে, এছাড়াও কি বাইরে থেকে কোনো ডাক্তার যদি কোনো পেশেন্ট দেখাতে চায়? হ্যাঁ, পপুলারে তো মূলত 100-এর উপরে ডাক্তার বসে, মোটামুটি সবাই অনেক এক্সপিরিয়েন্স ডক্টর, এফসিপিএস বেশিরভাগই। হ্যাঁ, তো যেহেতু পপুলারে চারতলায় আমাদের একটা হসপিটাল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউরো মেডিসিনে কোনো পেশেন্ট যদি স্ট্রোকের পেশেন্ট যদি ভর্তি হয়, আমাদের তো 24 ঘন্টা ডাক্তার থাকে, এর পাশাপাশি যদি তারা যদি মনে করে যে অন্য কোনো ডাক্তার দেখাবে, অন্য কোনো কনসালটেন্ট দেখাবে, সেক্ষেত্রে আমাদেরকে তাদের পছন্দ মতো যদি বলে, আমরা সেক্ষেত্রে পপুলার থেকে কোনো ডাক্তার দেখিয়ে দেখা দিই, কারণ পপুলারের সব সিনিয়র ডক্টর আমাদের এখানে আসে, এর জন্য অনেক পেশেন্ট পার্টি অনেক স্যাটিসফাই হয়। আচ্ছা, তাহলে কোনো পেশেন্ট যদি তোমাদের ওখানে প্রথমে ভর্তি হতে চায়, তাহলে নিয়মকানুনটা কী তাদেরকে? আমার এখানে রাজশাহী মেডিকেলের মতো সরকারি মেডিকেলে দেখা যাচ্ছে ট্রিটমেন্ট দেয় কিন্তু অনেক স্লো, কিন্তু আমার এখানে ওটা না, আমার এখানে আগে এমার্জেন্সি ট্রিটমেন্ট এখানে দেয়। আমার এখানে কোনো পেশেন্ট যদি ভর্তি হতে আসে, তো সরাসরি আমরা পেশেন্টটাকে রিসিভ করে আগে এমার্জেন্সিতে পাঠাই দিই আমাদের, তারপরে ওখান থেকে ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, তারপরে পেশেন্টের গার্জিয়ানকে নিচে পাঠাই আমরা, তারপরে ওখান থেকে এসে ফর্মালিটি মেনটেনগুলো করে ভর্তি করে দিই ওখান থেকে পেশেন্ট। আচ্ছা, তোমরা কতজন এখানে চাকরি করো? আমাদের ওখানে মোটামুটি আছে 85 জনের মতো, অনেকে শিফটিং ডিউটি। আচ্ছা, তোমার এটাই কি প্রথম চাকরি না এর আগে কোথাও চাকরি করেছো? না, আমার সিডিএম হসপিটালেই প্রথম চাকরি, আমি প্রথমে আইসি সেক্টরে কাজ করতাম, তারপরে এখন আমি জেনারেল সাইডে কাজ করি, পাওয়া যায়। হ্যাঁ, আমার এখানে অর্থোপেডিক, তারপরে নিউরো মেডিসিন, তারপরে নিউরো সার্জন, মোটামুটি সবার সব ডক্টর এখানে আসে, সব রকম সার্ভিস এখানে পাওয়া যায়। না, আমি যেটা বলতে চাচ্ছি, ধরো যে ক্যান্সার হসপিটাল আছে একটা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ক্যান্সারের জন্য যে আমাদের ওখানে ক্যান্সারের জন্য হচ্ছে আলাদা করে যে কেমোথেরাপি দেওয়া হয়, সেই সুযোগ সেই ব্যবস্থা করা আছে আমাদের ওখানে, যেগুলো ক্যান্সার পেশেন্ট তাদেরকে আলাদা তাদের জন্য একটা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডে একটা নির্দিষ্ট সময়ে কেমোথেরাপি দেওয়া হয়, নির্দিষ্ট সময়ে, কারো 7 দিন পরে দেওয়া লাগে, কারো 5 দিন পরে, কারো 10 দিন পরে, এভাবে ওই সময় অনুযায়ী কেমোথেরাপিগুলো দেওয়া হয়। আচ্ছা, এমনি রাজশাহীতে কী কী টাইপের মানে পপুলার জায়গা আছে তোমার জানা মতে? আমার জানা মতে তো রাজশাহীতে তো অনেক পপুলার জায়গাই আছে, যেমন টিবাদ অনেক সুন্দর জায়গা, আইবাদ অনেক সুন্দর জায়গা, মুক্তমঞ্চ আছে, তারপরে পার্ক আছে, শিশু পার্ক যেটা আছে, যেটা পদ্মার পার আছে, যেগুলো অনেক সুন্দর জায়গা, রাজশাহী ইউনিভার্সিটি আছে যেটার পরিবেশ অনেক সুন্দর। আচ্ছা, রাজশাহী ভার্সিটি সম্পর্কে কিছু বলো, গেছো কখনো? হ্যাঁ, রাজশাহী ভার্সিটিতে গেছি, মূলত এটা 721 একর জায়গার পুরো অবস্থিত, এটা এখানে মূলত আপনার 4,500 স্টুডেন্ট প্রতি বছর ভর্তি করা হয় এখানে, পরিবেশটা অনেক সুন্দর। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও আর কি কি শিক্ষা প্রতিষ্ঠান আছে রাজশাহীতে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও এখানে যে রুয়েট আছে, যেটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এটা। মেডিকেল, হ্যাঁ মেডিকেলও আছে, রাজশাহী মেডিকেলও আছে এখানে। আচ্ছা রাজশাহীতে কি কি খাওয়ার বিখ্যাত বা তোমার কি কি খাইতে পছন্দ করো তুমি? রাজশাহীতে মূলত আমাদের আমের জন্য তো বিখ্যাত অনেক এটা। এছাড়াও রাজশাহীর পাশে একটা জায়গা আছে মরমরিয়া, সেখানে হাঁসের মাংস খুব বিখ্যাত, হ্যাঁ সেখানে অনেকেই যায়। এছাড়াও ভদ্রাতে আছে অতিথিতে চা, যেটা রাজশাহীর অনেক বিখ্যাত। এছাড়াও রাস্তার স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলো অনেক বিখ্যাত। ইদানিং কিন্তু বেশ কয়েকটা জায়গা কালা ভুনার জন্য বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালা ভুনার জন্য যে রাজশাহী সিটি হাট, সিটি হাট, হ্যাঁ হ্যাঁ সিটি হাটটা বিখ্যাত। তারপরে কাটাখালির, কাটাখালি তো ওখানেও কয়েকটা ইয়ে আছে, ওখানেও বিখ্যাত কালা ভুনা পাওয়া যায় ওখানে। কাটাখালী ওই যে পুরানা সিনেমা হলের নিচে নাকি একটা হ্যাঁ হ্যাঁ হোটেল হ্যাঁ করেছে, কি যেন নাম, হ্যাঁ ওখানেও ওইখানেও হচ্ছে কালা ভুনা কালা বিখ্যাত। ভুনাটা খুব বিখ্যাত ওখানে। আচ্ছা এমনি মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি জাতীয় জিনিস রাজশাহীর গোপালপুর একটা জায়গা আছে রাজশাহীতে, সেখানে মিষ্টির জন্য খুব বিখ্যাত। কি মিষ্টি ওখানে পাওয়া যায়? টাটকা, খুব মিষ্টি টাটকা মিষ্টি পাওয়া যায়, রসগোল্লা পাওয়া যায়, তারপরে কালো জাম ওখানে তৈরি করা হয় খুব ভালো মানের। এগুলো ওখানে ভালো। এখানে সিএনবির মোড়ে রানার মিষ্টি নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, সিএমবির মোড়ে রানার মিষ্টি পুরীর সাথে বিক্রি করে ওখানে। হ্যাঁ পুরীর সাথে বিক্রি হ্যাঁ করে, হ্যাঁ, সিএমবির মোড়ে। ওইটা সন্ধ্যার পরে প্রচুর ভিড় হয় এবং আমি হ্যাঁ শুনেছি, আমি নিজেও ভক্ত আর কি, আমি নিজেও রানার মিষ্টি প্রচুর খেতাম আগে, রেগুলারই নিয়ে আসতাম, একবার শেষ হলে আরেকবার নিয়ে আসতাম। তো আমি শুনেছি যে ওরা নাকি ওই মিষ্টি বিক্রি করে কোটিপতি, হ্যাঁ এবং ও ও কিন্তু বাকি যে মিষ্টির দোকানগুলো আছে তারা কিন্তু, যেমন তোমার মৌচাক, মিষ্টান্ন ভাণ্ডার, এটা কিন্তু প্রফেশনাল, জি জি, রাজশাহীতে আর এগুলো। ও হচ্ছে শুধু মিষ্টি আর হচ্ছে রসগোল্লা আর পুরি বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ, ঠিক না? রসগোল্লার পুরি বিক্রি করে এবং অনেক কম দামে বিক্রি করে, যার জন্য অনেকেই ওখানে যায়। হ্যাঁ এছাড়াও সিএমবির মোড়ে হচ্ছে আপনার কালা রুটি পাওয়া যায় ওখানে, ওটাও খুব বিখ্যাত। হ্যাঁ কালার রুটি তো রাজশাহীতে খুব বিখ্যাত, বট পরোটা, তারপরে এগুলো তালাইমারির বট পরোটা, তালাইমারির বট পরোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা খুব বিখ্যাত। আচ্ছা খেলাধুলা পছন্দ করো তো? হ্যাঁ খেলাধুলা আমি পছন্দ করি, মূলত সব রকম খেলাধুলাই পারি, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, আশেপাশে ছোটোখাটো টুর্নামেন্ট হলে আমি সেগুলোতে অংশগ্রহণ করি। আর গান শোনো? হ্যাঁ গান মোটামুটি শোনা হয়, কি টাইপের গান শোনো? তাহসানের গান ভালো লাগে, ইংলিশ কিছু গান সেগুলো ভালো লাগে, এলেন ওয়ালকারের যেরকম। আর অবসর সময়ে সিনেমা টিনেমা দেখা হয় না? সিনেমা টিনেমা আসলে সেভাবে দেখা হয় না, কিন্তু আমি খেলাধুলাগুলো দেখি। আর এই যে যেরকম নর্মালি যে বাংলাদেশের যে নাটকগুলো হয় আমাদের, সেগুলো দেখি। ব্যাচেলার পয়েন্টে নাটকগুলো খুব ভালো লাগে, আচ্ছা কন্টিনিউ তোমার দেখি। কোনো এরকম স্মৃতি মনে আছে যে কোনো অ্যাক্সিডেন্ট করেছো বা খেলাধুলা করতে যে হাতটা ভেঙে গেছে এরকম কিছু? খেলাধুলা করতে যে ওইভাবে যেমন লাগেনি, কিন্তু এর আগে একবার কুকুর তাড়া করেছিল আমাকে, তখন আমি ড্রেনে পড়ে গেছিলাম, অনেক আগের ঘটনা। আচ্ছা কীভাবে ওটা? খেলাধুলা করে বাসায় আসছিলাম, আসতে যে আমাদের বাসার পিছনে মাঠ ছিল, সে মাঠ থেকে, মাঠের কুকুরও খেলাধুলা করছিল সন্ধ্যার সময়, কুকুর দেখে তাড়া করেছিল, তখন ধরতে ধরতে যে ড্রেনে পড়ে গেছিলাম, তখন পড়ে যাওয়ার পরে আমার দাঁত তখন ভেঙে গেছিলো, আচ্ছা যেমন ঠোঁটের ওখানে ফুটা হয়ে গেছিল, আমার কেনে আঙ্গুল একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছিলো। তখন মেডিকেলে গেলাম, মেডিকেলে যাওয়ার পরে সেখানে সেলাই দিল, পাঁচটা সেলাই পড়লো, তারপরে কিছুদিন যাওয়ার পরে ইনফেকশন হয়ে গেল, তারপর আবার ডক্টর দেখালাম, ডক্টর দেখার পরে সেখানে অপারেশন করতে বললো, দু অপারেশন করলাম, মোটামুটি আমার ওইটার জন্য আমার ভালোই ভোগান্তি হয়েছিল। আচ্ছা অ্যাক্সিডেন্ট বলতে আমার সাথে এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। তোমাকে তখন সাথে করে কে নিয়ে নিয়ে গেছিল ডাক্তারের কাছে মনে আছে? হ্যাঁ তখন সাথে করে আমার আম্মুর আব্বু নিয়ে গেছিল তখন। আচ্ছা কতদিন এটা সময় মূলত, লেগেছিল হ্যাঁ সেরে উঠতে? সেরে উঠতে মোটামুটি ভালোই সময় লেগেছিল, 1.5-2 মাসের মতো সময় লেগেছিল। তখন ভালোই কষ্ট হতো, যেহেতু মুখের ভিতরে খাওয়া দাওয়া করতে ভালোই সমস্যা হচ্ছিল তখন। তো এখন তো ক্রিকেট, এই ফুটবল বিশ্বকাপ চলছে, হ্যাঁ এখন ফুটবল বিশ্বকাপ চলছে, মোটামুটি দেখা হয় সব খেলাগুলো, মোটামুটি দেখার চেষ্টা করছি, যেহেতু 4 বছর পর পর আয়োজন করা হয় খেলাগুলো। কাকে সাপোর্ট করো? আর্জেন্টিনাকে সাপোর্ট করি আমি, আগে থেকে না ভালো খেলা সে জন্য নাকি? আমার যখন থেকে ফুটবলের জ্ঞান হয়েছে তখন থেকে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, মেসির খেলা খুব ভালো লাগে, এর জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি আমি। এছাড়া যখন খেলা চলে যখন, তখন আমি বন্ধুদের সাথে প্রজেক্টরের বাইরে খেলা দেখি আমি, অনেক ভালো একটা সময় কাটে। বিশ্বকাপ টান টান উত্তেজনার মাধ্যমে খেলা দেখতে সবার সাথে ভালোই লাগে। আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আসসালামু আলাইকুম।